السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. آج كي أمرا جخون سرابي الشير دي كي دشتي بات كورسي تخون دیکھ مار خات چه كرا مسلمان لا أمرا دیکھ چه لانچي تو حچه كرا মুসলমানরা, অথচ মুসলমানরাই হচ্ছে সর্বোপরি, অবশ্য শর্ত সাপেক্ষে। আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, মুমিন হতে হবে। মুমিন যাকে শাব্দিক অর্থে মুমিন বলা হয়, সেই মুমিন হলে তবে তোমরা আলাউন। কিন্তু আমাদের আয়নার পাড়া খসে গেছে, আমরা মুসলমানরা ঠিকমতো ঈমান রাখতে পারিনি, আমরা মুসলমানরা শিরিক করছি, আমরা মুসলমানরা মুনাফিকি করছি, আমরা মুসলমানরা একতা হারিয়ে ফেলেছি, আমাদের মধ্যে একতা নেই। আর একতাই হচ্ছে বল, সেই বল আমাদের কি হয়ে গেছে, বলহীন আমরা পরিণত হয়েছি। সুতরাং চারিদিক থেকে অমুসলিম উম্মত আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, যেমন আমরা খাবার সময়ে একটা মুরগিতে চারজন বসে চারদিক থেকে সবাই বলে আমি ট্যাং খাবো। কটা ট্যাং আছে মুরগিতে? তো চারজন পাবি কি করে চারটা ট্যাং? ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর এটা প্রথমত আমাদের দোষ, তারপরে মহান আল্লাহর পরীক্ষা। আল্লাহ তাআলা পরীক্ষা করেন বান্দাকে, মহান আল্লাহ শাস্তি দেন আমাদের কর্ম কৃতদশে, কি বলে কৃতকর্মের ফল। আমরা যে কাজ করছি তার প্রতি সঠিক ইমান রাখছি না, তার পথে আমরা অবিচলিত থাকছি না, অটল থাকছি না, তার সমস্ত বাণী আমরা মানছি না। কাফা, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করে যাও, সেটা আমরা মানি নেই। এই জন্য আল্লাহ তাআলা কথা কাউকে আমরা বলতে পারি শাস্তি দিচ্ছেন, কাউকে পরীক্ষা করছেন। এক্ষেত্রে আমাদের কি উচিত হবে? ধৈর্য ধারণ করা, আর যথাসাধ্য আমাদের কি করা, চুপ করে বসে থাকবো? না, আমাদের প্রতিবাদ করা উচিত, তবে এতিদা করা উচিত না। এতিদা মানে, তার মানে কারো প্রতি জুলুম অন্যায়ভাবে করব, নষ্ট করব, ভাঙচুর করব, এটা আমাদের উচিত না। আমরা যেমন দুর্বল, সেই দুর্বল হিসাবে যে প্রতিবাদ আছে, আর দুর্বলের অস্ত্র কি, দুর্বলের অস্ত্র কি, দুর্বলের অস্ত্র হচ্ছে দোয়া। দুর্বলের অস্ত্র হচ্ছে দোয়া। আপনার কাছে কিছুই নেই, অনেকে তো জিহাদ জিহাদ করে লাফাচ্ছে, জিহাদ জিহাদের প্রস্তুতি চায়, জিহাদের ইমাম চায়, জিহাদের অস্ত্র চায়, জিহাদ জিহাদ করে চিল্লাচ্ছে, জিহাদ করার জন্য প্রস্তুত। ঘরে নেল কাটার মেশিন আছে, আর মুরগি জবাই করার চাকু আছে, আর আলু আপেল কাটা চাকু আছে, নিয়ে জিহাদ করতে বেরিয়ে যাবে। কার বিরুদ্ধে জিহাদ করবে তুমি? এসবগুলো দেখতে হবে। তো তো আছে, বহু রকমের মানুষ আছে, বহু রকমের ভাবনা চিন্তা আছে, কিন্তু যেখানে রাজনৈতিকভাবে প্রতিবাদ করা যায়, সেখানে রাজনৈতিকভাবে প্রতিবাদ করা আমাদের উচিত, শান্তির সাথে প্রতিবাদ করা উচিত। যেন আমরা মানে প্রতিবাদ করতে গিয়ে আমি আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলিমা আতাদা আলাইকুম, যদি কেউ আমার প্রতি অন্যায় করে তো সম অন্যায় করা যাবে, কিন্তু তার বেশি করা যাবে না। আর এই ওজন মিজান সাধারণ পাবলিকের কাছে নেই। সমস্যা হচ্ছে এখন যে যদি মুসলমানরা ইমাম হারা হয়, এক তো ইমান হারা আছে, ইমান হারা হলে তো কি অবস্থা তাও দেখার বিষয়, আর ইমাম হারা, তাদের সেরকম গাইড নেই, তারপরে তারা এক নয়, এক গাইডের নিচে, এক ইমামের নিচে তারা আসবে বা আন্ডারে আসবে, এটাও কোনো গ্যারান্টি নেই। তো নানা রকম ঝামেলা এখন সারা বিশ্বে চলছে, মুসলমানদের দুরবস্থা চলছে। এই অবস্থাতে যারা দুর্বল আছে, যারা ভালো লোক আছে, তাদের উচিত আল্লাহর কাছে দোয়া করা, রাব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, আমাদেরকে কাফেরদের ফিতনায় পরিণত করো না হে আল্লাহ, আর ওয়াজআল লানা মিন আমরিনা রাশাদা, আর তোমার পক্ষ থেকে আমাদের সুপথ বের করে দাও, আমরা কি করলে আমাদের বাঁচার পথ আছে, পরিত্রাণের পথ আছে। আল্লাহুল মুস্তাহান। আমরা জানি যারা প্রকৃত মুমেন তাদের ভয় নেই, তাদের ভাবনা নেই। মুসলমানদের নাম ভাবনা গাজী হয় না, আর গাজী যে হবে সে মরলে শহীদ আর বেঁচে এলে গাজী, তাদের জন্য ভাবনার কিছু নেই। মুসলিম সন্ত্রাসী হয় না, মুসলিম খারেজি হয় না, যদিও বদনাম করা হচ্ছে যে সালাফ সালেহীন বা সালাফিয়া যাকে বলে, তাদের মধ্যেই এই সন্ত্রাস ইত্যাদি রয়েছে না। এই সন্ত্রাস বলে ইসলামে কিছু নেই, যারা করছে তারা ভুল বুঝে করছে। কিন্তু সালাফিয়া পুরো একটা জাতির মধ্যে যদি দু পাঁচটা লোক খারাপ হয়, গোটা জাতিকে বদনাম করা যাবে? যেমন এখানে প্রচলিত আছে কুল্ল বাঙ্গালি খারবান, বলে না বলে না? এটা ঠিক কথা না ভুল কথা? ভুল কথা। যারা বলে তারাও জানে ভুল কথা, কিন্তু ওই দেখেছে দু পাঁচটা বাস হয়ে গেল বদনাম, তাই না? এটা উচিত না, এটা ইনসাফ না। আপনি জাম খেতে উঠলেন, জাম বাবার কালেও দেখেননি, যে বলা হলো কোনগুলো খেতে হবে, বলে যে কাল যেগুলো লাল লাল ওগুলো খেয়েও না, কষা লাগবে, আর সবুজটা তো খাবেই না, যেটা কালো হয়ে গেছে সেটা খাবে, তাই না? এবারে জাম আছে, জামের পাশে সেই কালো মতো পোকা থাকে না, কি পোকা বলে যাই হোক, না ভ্রমণ না ভ্রমণ না, কালো পোকা, কালো পোকা দেখা যায়। তো আপনি জামও খাচ্ছেন আর পোকাটা ধরেও খেতে চাইছেন, তো অবস্থাটা কি হবে বুঝতে পারছেন? এই জন্যই বলে যে প্রত্যেক সাদা জিনিসই চর্বি হয় না, আর চকচক করলেই সোনা হয় না, আর কোন কালো হলেই খেজুর হয় না বা জাম হয় না, ঠিক কথাই। সুতরাং যারা বদনাম করছে জাতির মধ্যে, এক বাংলাদেশিদের মধ্যে পাঁচ সাতজন বা দশজন বা একশো জন যদি খারাপ হয়, পুরো বাংলাদেশটাকে বদনাম করার, এটা অন্যায়, এটা হচ্ছে অন্যায়। হাদিসেও আছে যে একটা কাবিলার তুমি বদনাম করতে গিয়ে দুটো দুটো খারাপ দেখে যদি গোটা কাবিলার বদনাম করে দিতে, এটা হচ্ছে অন্যায়। তো মোট কথা হচ্ছে যে আমরা যে বদনাম হচ্ছি, আমাদের ভিতরে বদনাম করা হচ্ছে, কিছু লোকের দোষ আছে তার জন্য বদনাম হয়ে যাচ্ছে, কিছু লোকের কারণে আমরা জাতি, সমস্ত জাতি কি হয়ে যাচ্ছে, অত্যাচারিত হচ্ছে, কিছু লোকের ভুলের জন্য আমরা অত্যাচারিত হচ্ছে। আমাদের পূর্বপুরুষদের বা আমাদের আগে যারা মুসলমান ছিল তারা যেভাবে রাজত্ব করে গেছে, কত বছর, যত বছর রাজত্ব করে গেছে, তারা তাদের ভুলের জন্য সেই ভুলের মাসুল কাদেরকে দিতে হচ্ছে, আমাদেরকে দিতে হচ্ছে বা দিতে হবে, এরকম আর হয়েছে, হচ্ছে, হবে। তো আল্লাহুল মুস্তাআন, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো গতি নেই, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। যারা প্রকৃত মোমেন, আমি বলতে যাচ্ছিলাম, যারা প্রকৃত মোমেন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। যদি বলেন সাহায্য আসে না কেন, জানতে হবে আমাদের গলত আছে, তাই না? যেমন ধরুন কোরআনে বলা হয়েছে যে নামাজ নামাজিকে মন্দ কাজ থেকে বিরত রাখে, তো আমরা দেখি নামাজি চুরি করছে, নামাজি চুগলি করছে, নামাজি ব্যভিচার করছে, তাই না? তো এটা কেতাল হলো নাকি, আল্লাহর ওয়াদা কোথায় গেল? জানতে হবে তার নামাজি আসলে কি ফাঁকি মেকি। তার নামাজ যদি ঠিক হতো তাহলে তার নামাজ তাকে মন্দ কাজ থেকে বিরত রাখত। এরকমই আমরা মোমেন নই বিধায়, তবে বললাম পরীক্ষাও আসতে পারে। আপনি যদি প্রকৃত মোমেন হন তো আপনার জন্য পরীক্ষা হতে পারে, পরীক্ষা ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাই মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদেরকে পরীক্ষা করব বিভিন্ন ভাবে, জান নিয়ে, মাল নিয়ে, বিভিন্ন রোগ বালা জ্বালা দিয়ে, অসুখ দিয়ে পরীক্ষা করব। আর সুসংবাদ দাও কাদেরকে, ধৈর্যশীলদেরকে। অতএব ধৈর্য ধরতে হবে, আর আমাদেরকে এই সব মানে মানে ওই আবেগী হলে হবে না, আবেগী যদি হন তাহলে কিন্তু মুশকিল আছে। তাহলে ওই যে মাথা তুলে যদি আবেগ আবেগ মানে প্রয়োগ করতে চান তাহলে নিজেদেরই ক্ষতি হবে, নিজেদের ক্ষতি হবে। অতএব সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। আল্লাহ তাআলা কোথায় আছেন? আসমানের উপরে আছেন, তাই না? কিন্তু আমাদের সঙ্গে আছেন। তারা কি করে হয়, আমাদের সাথে তার সাহায্য আছে তার, যদি আমরা মোমেন হই। আর আমাদের সঙ্গে ফেরিস্তা আছেন, আমাদের সঙ্গে ফেরিস্তা আছেন। ফেরেশতা আমাদেরকে পথ দেখান, ফেরেশতা আমাদেরকে কি করেন গায়বীভাবে, সেটা আমরা বুঝতে পারি না, আপনার মনের ভিতরে প্রবণতা সৃষ্টি করেন। এমনিতে কেরামান কাতিবিন আছে, তাই না? এই কথা আলাদা, যারা পাপ পুণ্য লেখেন সে ফেরেশতা ছাড়াও আমাদের সঙ্গে কি থাকেন, ফেরেশতা থাকেন সঠিক পথ দেখাবার জন্য, অতএব ভয়ের কিছু নাই। আর যেমন ফেরেশতা আছেন তেমনি আমাদের সাথে আবার শয়তানও আছে, প্রত্যেক মানুষের সাথে জিন আছে আর প্রত্যেক মানুষের সাথে ফেরেশতা আছে। আমরা বিশ্বাস করি, অনেকে জানি না, অনেকে করি না, সঙ্গে শয়তান আছে সঙ্গে ফেরেশতাও আছেন। এবার আপনার কাজ হিসাবে আপনার আপনারও এখতিয়ার আছে, সেই এখতিয়ারে সেই প্রবণতায় ফেরেশতা যদি জয়ী হন, অবশ্য আল্লাহর ইচ্ছায় সবকিছুই হয়, তাহলে আপনি সঠিক পথ পাবেন, আপনি সঠিক কাজ করবেন ইত্যাদি ইত্যাদি। সেই নিয়ে দুটো কথা আজকে আলোচনায়। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব আমাদের প্রতিপালক আল্লাহ, আর শুধু রব আর প্রতিপালক তিনি, তৌহিদ একটা তৌহিদ হল, কি তৌহিদ? এটা তৌহিদুর রুবুবিয়্যাহ। আর রুবুবিয়্যাহ যখন রব হলেন তিনি, তাহলে ইলুহিয়াতে কে আসবে, ইলাহ আমাদের কে হবে, মাবুদ আমাদেরকে একমাত্র তিনি, তারপরে আসমা ও সিফাত আছে। তো আমাদের রব আল্লাহ, তার মানে আমাদের মাবুদ আল্লাহ। তাদের জন্য বলা হয়েছে সুম্মাস্তাকামু, তারপর যদি এতে অটল থাকে, রবের ওপরে কোন সন্দেহ না হয়, রবের প্রতি কোনো অভিযোগ না থাকে, রবের ওপরে যদি ভরসাতে কোনো ত্রুটি না থাকে, রবের ওপরে ইমানে যেন কোনো ত্রুটি না থাকে, তাহলে এটা অটল থাকতে হবে। যতই আমার অত্যাচার হোক আমার প্রতি, আর যতই আমাদেরকে কথা শুনতে হোক, সেই কথার শোনা যে কষ্ট, সেই কষ্ট বরণ করে নিতে হবে, আর যা কর্তব্য আছে সেই কর্তব্যটা করতে হবে। তবে বললাম আবেগপ্রবণ হলে হবে না। তো এই সময়ে কষ্টের সময়ে ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়, আর সেই সময় আমাদের সাথে ফেরেশতা এসে সহযোগিতা করেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে ফেরেশতা আসেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাই না? তোমরা ভয় পেও না, দুশ্চিন্তা দুঃখিত হইও না, দুশ্চিন্তাগ্রস্ত হইও না, কোনো ভয় নেই, তাই না? বলা হয় নাহনু আউলিয়াউকুম, ফেরেশতারা বলেন আমরা তোমাদের বন্ধু, আমরা তোমাদের বন্ধু। ফি হায়াত ওয়ফিল আখিরা, ফি হায়াতি দুনিয়া ওয়ফিল আখিরা, ফি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তোমাদের বন্ধু, আখিরাতের তো তারা হবেনি, আখিরাতে গিয়ে আমাদেরকে জান্নাতে সালাম করবেন ইত্যাদি ইত্যাদি, এবং কবরে সেখানে ফেরেশতা, কিয়ামতে ফেরেশতা, জান্নাতে ফেরেশতা এসব আছে, কিন্তু দুনিয়াতেও ফেরেশতা আছে না আমাদের সাথে। দু চারটা উদাহরণ নিলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে ফেরেশতা বলেন নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখেরা, এই পার্থিব্য জীবনে আমরা তোমাদের বন্ধু এবং আখেরাতেও আমরা তোমাদের বন্ধু। আচ্ছা, এই যে বলা হলো কিভাবে পার্থিব্য জীবনে তাদের নিঃস্বার্থ বন্ধুরূপে সঙ্গে থাকেন এবং পরকালেও তারা তাদের সঙ্গ দান করবেন, দুনিয়াতে এই বন্ধুত্বের বহিঃপ্রকাশ ইস্তিকামাত অবলম্বনকারীদের সমর্থন ও সাহায্য দান করার আকারে হয়ে থাকে। যখন আপনি ইস্তিকামাত করবেন, তার মানে অটল থাকবেন কিসের ওপরে, নিজের দিনের ওপরে, নিজের আকিদার ওপরে, নিজের হকের ওপরে, তাই না? নিজের যখন আপনি অটল থাকবেন, তখন ফেরেশতার কাছ থেকে, তরফ থেকে সমর্থন আসবে, সাহায্য আসবে, কঠিন সময়ে তাদের চিত্ত দৃঢ় করা, মনকে শক্ত করা এবং তাদের মানসিক আশ্বাস দান করার কাজে তারা থাকবেন। যদিও আমরা বুঝতে পারি না, আমরা অনুভব করতে পারবো না, কিন্তু যখন আমরা দেখব আমাদের মন শক্ত হচ্ছে, জানতে হবে গাইবি সাহায্যে হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, ফেরেশতা আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, ইলাহি নির্দেশে তাদেরকে সান্ত্বনা প্রদান করার জন্য ফেরেশতা সরঞ্জাম প্রস্তুত করে দেন, মানে ব্যবস্থা করে দেন, এই ব্যবস্থায় তোমরা কি থাকো, প্রতিষ্ঠিত থাকো। যেমন হাদিসে দু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, ইন্না লিশ্শাইতানি লাম্মাহ বি ইবনি আদম ওয়ালিল মালাকি লাম্মাতান فَأَمَّا لَمَّةُ الشَّيْطَانِ فَإِعَادٌ بِالشَّرِّ وَتَكْذِيبٌ بِالْحَقِّ, আদম সন্তানের মাঝে শয়তানের স্পর্শ আছে, আপনার আপনার মাঝে এসে শয়তান আপনাকে স্পর্শ করে, আপনাকে নিয়ে টানাটানি করে, এবং ফেরিস্তারও স্পর্শ আছে। শয়তানের স্পর্শটা কি বলছেন? ফা ইয়াদুন বিশ্বার, মন্দের প্রতিশ্রুতি দেওয়া, তার মানে মন্দের ভয় দেখানো। এই খরচ করিস না তুই গরিব হয়ে যাবি, এই এটা করিস না তুই মারা যাবি, এই এটা করিস না তুই তুই লাঞ্ছিত হবি, এই এটা করিস না, এই যে এই ধরনের কি থাকে, ওয়াদা দেয় শয়তান, খারাপের ওয়াদা দেয়, আশঙ্কা সৃষ্টি করে আর সত্যকে মিথ্যা জ্ঞান করে, ধর এটা ঠিক না, ধর ওটা ঠিক না, ধর এটা ঠিক না, এইভাবে সন্দেহ সৃষ্টি করে, সত্যকে মিথ্যা রূপে আপনার সামনে উপস্থাপিত করে, সুশোভিত করে মিথ্যাকে আপনার সামনে পেশ করে, বলে দেখ এটা সত্য নয় এটা সত্য। এটা কার কাজ? শয়তানের কাজ। যাদের মনে ওয়াসওয়াসা হয়, এই ওয়াসওয়াসাতে কুমন্ত্রণাতে শয়তান সেখানে সুযোগ পায়। ওই যে কুলা ওয়াজিবিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস কাকে বলে? চু করে এসে ফুস মন্ত্র দিয়ে পু করে সরে পড়ে, বুঝতে দেয় না এই ফুস মন্ত্র। এই মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিন আছে মানুষ আছে। এখানে শয়তানের কথা বলা হচ্ছে যে শয়তান এইভাবে মানুষের কাছে এসে মানুষকে বলে যে এইটা দেখো তোমার এই হবে, তোমার এই ক্ষতি হয়ে যাবে, তোমার এই হবে, আর হককে মিথ্যা করে দেখায়। ওয়াম্মা লাম্মাতুল মালাক ফা ইয়াদুন বিল খাইরি ওয়া তাসদীকুন বিল হক। ফেরেশতা কিন্তু আপনার মনের ভিতরে থাকলে, যদি ইমানই আলো আপনার ভিতরে থাকে, ফেরেশতা কি করেন? আপনাকে এর উল্টোটা করেন আপনার জন্য। এর উল্টো কি হবে? ভালোর ওয়াদা, তুমি এই করো তোমার এই হবে, তুমি দান করো তোমার বরকত হবে। কারো মনে এরকম হয় নাকি দান করার সময়? না মনে হয় যে দেবো কমে যাবে, দেবো কমে যাবে, এটা কার ওয়াসওয়াসা? কুমন্ত্রণ শয়তানের। আর যাও তুমি দান করো তোমার দান বাড়বে, ভয় করো না আবার আল্লাহ দেবেন, তাই না? এটা কার আশ্বাস? ফেরিস্তার তরফ থেকে। ওয়াতাসদীকুম বিল হক, যখন আপনি হক জানলেন, হক মানে নেন। অনেকে আছে হক জানছে কিন্তু হক মানতে পারছে না, নিজের গদির ভয়ে, টাকা পয়সার ভয়ে, ইমামতি চলে যাবে, আমার নেতৃত্ব চলে যাবে, আমি আমার টাকা পয়সা বন্ধ হয়ে যাবে, হক জানার পরেও হককে হক বলে মানতে পারছে না, এই শয়তান এদেরকে ওয়াসওয়াসা দেয়। তোর নেতৃত্ব চলে যাবে রে, এই তুই খেতে পাবি না রে, কি করব পেটের ভাত, ভাত চলে যাবে হক কথা বললে, তাই না? না, এদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয়। তো ফেরেশতার কাজ হচ্ছে উল্টো, যদি আপনার ভিতরে ইমানই এটা পাওয়ারটা বেশি থাকে, ফেরেশতা তখন বলে না তুমি হককে হক বলে জানো এবং মানো, তখন সে প্রেরণা পায়, উৎসাহ পায়, আর তাতে সে অনুপ্রাণিত হয়ে উৎসাহিত হয়ে কি হয়, হককে হক বলে বরণ করে হকপন্থী হয়ে যায়, তখন সে পিছিয়ে থাকে না। ফামান ওয়াজাদা যালিকা ফালিয়ালাম আন্নাহু মিনাল্লাহ, যখন এই জিনিসটা পাবে তখন জানবে যে আল্লাহর পক্ষ থেকে, কারণ ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এটা আপনার মধ্যে প্রক্ষিপ্ত করছেন। মানুষ যেমন শয়তান প্রক্ষেপ করে, তেমনি ফেরেশতাও প্রক্ষেপ করেন। আন্নাহু মিনাল্লাহ ফালিয়াহমাদিল্লাহ, তখন তুমি আল্লাহর প্রশংসা করো। ওমান ওয়াজাদাল উখরা, আর যে ব্যক্তি উল্টোটা পাবে, যে ভয় লাগবে সব সময় যে আমার ক্ষতি হবে, আমার যান চলে যাবে, আমার মাল চলে যাবে, এই ধরনের যদি হয় তাহলে কি করতে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফালিয়াত, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তার মানে কি বলতে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সুম্মা ক্বারা আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। ওই যে আল্লাহ তাআলার কোরআনের আয়াত আছে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, দান করলে শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায়, মাল কমে যাওয়ার ভয় দেখায়। ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, আর জঘন্য কাজে উৎসাহ দেয়, খারাপ কাজে উৎসাহ দেয়। মানে যখন দেখবেন শয়তান তো বিভিন্ন রকমের চক্রান্ত আছে, দেখবে একটা খারাপ লোক তাকে আরো খারাপ পথে নিয়ে যাবে, যখন দেখবে এর মধ্যে আবেগ আছে তখন আবেগটাকে উত্তেজিত করে, বুঝতে পারছেন, ভালো কাজ করতে করতে এমন আবেগে পড়বে যে সে খারাপ কাজ করতে, হ্যাঁ, তারপর দেখবে যে বড় আবেদে তার মাঝে কি ঢোকাবে, বিদাত ঢোকাবে, বুঝতে পারছেন, যখন একে পারা যাক গেল না, খুব নামাজ পড়ছে, খুব রোজা করছে, লে বিদাত ঢুকিয়ে দে। এইভাবে আল্লাহ তাআলা শয়তান সব সময় চাইবে যে এর ধ্বংস হোক, তাই না? মানে সে নিজে শয়তানের যে নিজের দল ভারী করার জন্য সবসময় সে বসে নেই, সে সবসময় কাজ চালিয়ে যাচ্ছে নিজের দল ভারী করার জন্য, জাহান্নামি করার জন্য। হাত শয়তানের কাজ হচ্ছে অশ্লীল কাজের আদেশ দেয়, ওই যে এটা কর সেটা কর। আপনারা দেখবেন, আমি প্রায় বলে থাকি, আপনার বাড়িতে 5000 চ্যানেলের কি আছে, ওটাকে কি বলে ইন্টারন্যাশনাল ডিশ, না কি ডিশ বলে, হ্যাঁ স্যাটেলাইট ডিশ, স্যাটেলাইট ডিশ আছে, সেখানে আপনার কাছে রিমোট আছে। এই রিমোটটা নিয়ে যদি আপনি ইমান পরীক্ষা করতে চান যে আপনাকে শয়তান চালাচ্ছে না ফেরিস্তা চালাচ্ছেন, দেখেন বটনগুলো টিপে কোন বটনটা আপনি টিপছেন, আপনি বুঝতে পারবেন নিজে। সারা দিন আপনি যে টিভি দেখলেন কতটা আপনি খারাপ দেখলেন আর কতটা ভালো দেখলেন, যারা মোটেই ভালো দেখে না তাদের তো ব্যাপারই আলাদা, আর যারা ভালো মন্দ দুই দেখে, তো কতটা ফেরেশতা আপনাকে পথ দেখাচ্ছেন আর কতটা শয়তান আপনাকে পথ দেখাচ্ছে এখানেই পেয়ে যাবেন। তারপরে যে আপনার কাছে আছে এটাকে কি বলছে, এটা কি মোবাইল, এটা মোবাইল তো না, না না এই যে স্মার্টফোন, স্মার্টফোন ট্যাব আর সব কি কি আছে সেখানে, বহু রকম সব রকমই আছে তাই না, মিষ্টিও আছে তেতো আছে ঝালও আছে টকও আছে, আপনি কোনটা খাচ্ছেন? আপনি বলছেন বুঝে সবগুলো মিলে মাঝে মাঝে এটাও খেতে হয় ওটাও খেতে হয় তাই না, মাঝে মাঝে দিল হাই কে মানতা নেহি, হ্যাঁ দিল হাই কে মানতা নেহি, এটা কার কাজ, শয়তানের কাজ। সব সময় আপনাকে শয়তান ওই দিকে নিয়ে যায়, অশ্লীলতার আদেশ দেয়, জঘন্য কাজের আদেশ দেয় শয়তান। কিন্তু আল্লাহ কি করেন, তার ফেরেশতার সাহায্যে আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, হে বান্দা তুমি দান করো তুমি আমার অনুগ্রহ পাবে, দান করো এই দানের ফলে তুমি কি পাবে, ক্ষমা পাবে, ক্ষমা পাবে, আল্লাহর ক্ষমা। মুশকিল হচ্ছে আমরা যে আমাদের জান মাল আল্লাহকে বিক্রি করে দিয়েছি না, এই বিক্রি করা কথাটা ভুলেই গেছি। আসলে সমস্যা হচ্ছে যে ওই কি বলে নগদ যা পাও হাত পেতে নাও, ধারের খাতায় শূন্য থাকে। এই ধারের খাতাটা মানে বিশ্বাস হয় না, মানে আমি আপনাকে মোবাইলটা দেবো এর বিনিময়ে আমি সাতটা জান্নাতের ঘর পাবো, কথা জন্য বলছি আমি আর কি, এটা আমার পকেটের সবের কথা না, অনেকে পকেটের সব বলে থাকে। তো আমি আপনাকে মোবাইলটা দান করবো জান্নাতে সাতটা মহল পাবো, যদি মনে করেন এরকম হয় তো দেবো, যদি আমার মোবাইলটা দেবো, যদি বলা হয় মোবাইল দাও ভাই সাতটা জান্নাতের মহল দেওয়া হবে, আচ্ছা অবশ্যই এমন লোকও আছে যে দেবে, কিন্তু অধিকাংশ মানুষ বলবে জান্নাতে মহল তো দেখা যাবে, আমার এখন টাকার দরকার তাই না। তো মুশকিল হচ্ছে এখানে, কিন্তু আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন তোমাদেরকে, ক্ষমার ওয়াদা দিচ্ছেন, অনুগ্রহের ওয়াদা দিচ্ছেন, দান করলে বাড়বে তোমার, বৃদ্ধির ওয়াদা দিচ্ছেন, কিন্তু আমরা কোনটা মানছি। আল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ তাআলা হচ্ছেন বিপুল দাতা সর্বজ্ঞ। অন্য একটা হাদিসে আছে, অবশ্য এই হাদিসটা সহিহ না যঈফ এ ব্যাপারে রয়েছে মতভেদ, যে ইজা আওয়ার রাজুলু ইলা ফিরাশিহি, ইজা আওয়ার রাজুলু ইলা ফিরাশিহি আতাহু মালাকুন ওয়া শাইতান, মানুষ যখন রাতে বিছানায় শোয় ঘুমাবার জন্য তাই না, তখন তার কাছে ফেরেশতা আসেন এবং শয়তানও আসে। ফায়াকুলুল মালাক ইখতাম বিল খায়র, ইখতাম বা ইখতাম বি খায়র, তুমি শুভ সমাপ্তি করো, ইখতাম বি খায়র মানে শুভ সমাপ্তি করো, শুভ সমাপ্তি মানে ওই যে বলে যে শেষ কাজ যেটা করবে সেটা যেন ভালো হয়। তো শোবার সময়ে শেষ কাল আমাদের শেষ কাজটা কি, টিভির রিমোটটা নেমে মানে ওই যে কি দেখে কি দেখে, তারপরে রিমোটটা গান শুনে, তারপরে ওই যে বুঝতেই পাচ্ছেন টিভিতে কি দেখা যায়, এখানে বেশ্যা বললে অনেকে হয় রাগ করবে, বেশ্যাদের মুখ সকালবেলায় উঠে দেখি আবার শোবার সময়ে তাদের মুখ দেখে ঘুমাই, তো আমরা কি স্বপ্ন দেখব তাই না, বলে ভালো স্বপ্ন দেখা হয় না কেন হুজুর, তুমি সারাদিনে যা করবে তাই না দেখবে, তোমার মনের ভিতরে যা আছে তাই না আসবে, আসবে আল্লাহর পক্ষ থেকে যদি তুমি আল্লাহর পক্ষে থাকো। এখন কথা হচ্ছে কি, ফেরেশতা আপনাকে বলছেন আপনি মোমেন মানুষ, ইখতাম বিখায়র শুভ সমাপ্তি ঘটাও, এই শুভ সমাপ্তি ঘটানোর জন্য আপনাকে কি করতে হবে? হ্যাঁ, শোবার সময় যে জিকির আজকার আছে, কোরআন তেলাওয়াত করে শোবার সময় সূরা মুলকে পড়তে হয়, সূরা সাজদা পড়তে হয়, প্রথমে যে সাব্বাহা ইউসাব্বিহু বলে মানে বা ইসাব্বিহ বলে যে সূরাগুলো শুরু হয়েছে সেগুলো পড়তে হয়। যাদের স্ত্রী আছে তাদের তো বুঝতেই পাচ্ছেন যে তবুও স্বামী স্ত্রী থাকলেও প্রথমে স্বামী স্ত্রী উভয়কেই এই প্রস্তুতি নিয়ে ইখতিম বিখায়ের মানে শুভ সমাপ্তি করে তারপরে আপনি ঘুমান বা যা করছেন করেন, কিন্তু শুভ সমাপ্তি ঘটা সারাদিন আপনার কাজে কর্মে ব্যস্ত ছিলেন, এখন আপনি বিছানায় এসেছেন রেস্ট নেওয়ার জন্য, আরাম নেওয়ার জন্য, স্বস্তি নেওয়ার জন্য, ইখতিম বিখায়ের। ফেরেশতার আদেশ, ফেরেশতার এটা হচ্ছে দিক নির্দেশনা। আর শয়তান কি বলে? ওয়াইকুলু শয়তান ইখতিম বিশার, এই অশুভ সমাপ্তি করা, হ্যাঁ এটা দেখো সেটা দেখো, আরে ওই সিরিয়ালটা বাদ আছে, আরে ওইটা এটা এই ফিল্মটা ওখানে একটা আজকে আজকে এরকম আছে, এটা দেখো দেখতে দেখতে ঘুমা। কোন সময়ে টিভি চলতে থাকে মানুষ মারা যায়, শুনেছেন? মাঝে মাঝে এটাও ঘটেছে, টিভি চলতে আছে, দরজা ভেঙে দেখা গেল টিভি চলছে, খারাপ জিনিস চলছে আর ও মারা গেছে। আর এটাও ঘটেছে যে কানে কি বলে এয়ারফোন না হেডফোন বলে এয়ারফোন লাগিয়ে ঘুমাচ্ছিল আর গান শুনছিল, সেই গান চলা অবস্থায় তার কি হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে। দুটোই মাঝ ভাতে ঘটেছে, আপনারা শুনেছেন, যারা পুরনো লোক তারা জানেন দুটোই ঘটেছে। আর যেটা টিভির ব্যাপারটা ঘটেছে সেটা আমাদের পুরনো অফিসে, অফিস হওয়ার আগে তার কি ছিল, ঘর ভাড়া ছিল, ওখানে ঘটেছে। আর যেটা ওই হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে মারা গেছে সেটাও, হ্যাঁ তো ওখানে আমাদের ওই এলাকাতেই হয়েছে। যাই হোক, তো শয়তান বলে ইখতিম বিশার মানে অশুভ সমাপ্তি ঘটাও। ফা ইন যাকারাল্লাহ, এবার বান্দার মাঝে যুদ্ধ বেঁধে গেল, তাই না? বান্দা কোন দিকে যাবে? এবারে তার ইমানি আলো তার দুর্বল যদি হয়, বুঝতেই পাচ্ছেন, হ্যাঁ আর যদি একটু উজ্জ্বল হয় তাহলে সে আল্লাহর জিকির করবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, তারপরে আরো যে দোয়াগুলো আছে দোয়াগুলো পড়বে, আর তাসবিহ পড়বে, ছোট ছোট তাসবিহ, সুবহানাল্লাহ কতবার, 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এইভাবে কোরআনের আয়াত যদি মুখস্থ থাকে, মুখস্থ বলে অনেকে বলে ঘুম আসে না, তো ঘুম আসে না তখন কি করতে হবে, এইসব করলে না ঘুম আসবে? আর ঘুম আসে না আপনি তখন ছমছমাছম, আমরা আবার বাঙালি হয়ে হিন্দি ছাড়া পছন্দই হয় না, তো মুশকিল হচ্ছে যদি এরকম হয় তাহলে ইখতিম বিশার হবে, তাই না? শয়তানের আদেশে আপনি অশুভ সমাপ্তি ঘটালেন, সুম্মা নাম। যদি আপনি ফেরেশতার কথা মানেন, আল্লাহ জিকির করে আপনি ঘুমিয়ে গেলেন, বাতাতিল মালাইকাতু তাকলাউহু, ফেরেশতা তাকে হেফাজত করতে থাকে রাতে, তাই না? আর একটা হাদিসে আছে যে যদি কেউ বান্দা কোনো বান্দা উজু করে শোয়, বলতে পারবেন তার একই ফজিলত কি, উজু করে শোয়ার ফজিলত কি? তার অন্তর্বাস, অন্তর্বাস মানে গেঞ্জির ভিতরে, তার মানে আপনার চামড়ার লাগালাগি, আল্লাহ আকবার, একজন ফেরেশতা থাকেন, আর সেই ফেরেশতা কি করেন, দোয়া করতে থাকেন, দোয়া করতে থাকেন, আল্লাহ আকবার, আল্লাহ তুমি একে রহম করো, মাফ করো, কারণ এ পবিত্র অবস্থায় শুয়েছে, আল্লাহ আকবার। তো এইভাবে ফেরেশতা তাকে হেফাজত করতে থাকে। ফাইনিস্তাইকাজ, তারপর যখন জাগ্রত হয়, কালাল মালাক, যখন সে জেগে ওঠে তখন ফেরেশতা কি বলেন, ইফতাহ বিখায়র, শুভ শুভারম্ভ করো, শুভ সূচনা করো। শুভারম্ভ আমাদের দেশে বলে না, শুভারম্ভ, শুভ সূচনা, যেগুলো ইসলামিক হয় সেগুলো কোরআন দিয়ে করে, তাই না? আর যেগুলো অন ইসলামিক হয় সেগুলো গান বাজনা দিয়ে করে। এই তো আপনাদের স্বাধীনতা দিবস হলো, কি কি কত রকম হলো, তাই না? তো শুভ সূচনা অশুভ সূচনা আছে, ফেরেশতা বলেন শুভ সূচনা করো, আর শয়তান কি বলে, অশুভ সূচনা করো। এইভাবে আল্লাহর আল্লাহুম্মা বি কি বলে, প্রথমেই জেগেই উঠে কি বলে, আলহামদুলিল্লাহ আল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তাই না? আল্লাহু আকবার, শুভ সূচনা হয়ে গেল। তারপরে সকালবেলার দোয়া আছে, এই ফজরের নামাজ আছে, ফজরের আগে ফজরের নামাজ আছে, সকালবেলার দোয়া আছে, ইত্যাদি ইত্যাদি। পক্ষান্তরে যারা শয়তানের গোলাম তারা বলে, হ্যাঁ ইফতাহ বিশার, ইফতাহ বিশার, প্রথমে উঠেই হ্যাঁ টিভির বটনটা টিপে দিল, কিংবা নেট নিয়ে পড়ে গেল, নামাজ নেই, কিচ্ছু নেই, ঘুমিয়ে থাকলো, আর শয়তানের কানে পেশাব করে দিল, তাই না? বহু রকম শয়তানি কর্মকাণ্ড আছে। সুতরাং আরেকটা হাদিস, আরেকটি উদাহরণ বলে আমি শেষ করে দেব। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মজলিসে বসেছিলেন, তার সাথে সাহাবার একটি জামাত ছিল। এক সময় এক ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কু কথা বলে কষ্ট দিল, মানে এমন একটা কথা বলল, কথার উল্লেখ হাদিসে নেই, তবে এমন কথা যে কথাটা শুনে কি হবে, কষ্ট পাবে। আবু বকর কষ্ট পেয়েছেন, কিন্তু তিনি শুনে নীরব থাকলেন। কে? আবু বকর সিদ্দিক শুনে নীরব থাকলেন রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয়বারও আবার সেই কুকথাটা সেই ব্যক্তি বলল, যাতে তিনি আবারও কষ্ট পেলেন, কিন্তু এবারও তিনি নীরব থাকলেন। তারপর যখন তৃতীয়বারেও ওই লোকটি একইভাবে কুকথা বলে তাকে কষ্ট দিল, তখন আবু বকর, মানুষ তো, মানুষের মন সহ্যেরও একটা সীমা আছে, ধৈর্যেরও একটা সীমা আছে, দুবার গেল, তৃতীয়বারে, তৃতীয়বারে তিনি মুখ খুলে ফেললেন, তার জবাব দিলেন। যেমন জবাব দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু বকরের প্রতিশোধ নেওয়া দেখে উঠে চলে যেতে লাগলেন। মজলিসে ছিলেন, এভাবে মজলিসে দুদিনের মধ্যে হচ্ছে, তারপরে উনি চুপ ছিলেন, বসেছিলেন। যখনই আবু বকর জবাব দিলেন, তার মানে কুকথা বা গালি হোক, গালির বদলে হয়তো বা গালি, যাই হোক, কুকথা বলেছেন কিছু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্যে বললেন, হ্যাঁ আল্লাহ, শুন, চলে যাচ্ছেন, ওটা কি ব্যাপার, আপনি কি আমার প্রতি অসন্তুষ্ট হলেন? ইয়া রাসূল আল্লাহ, আপনি কি আমার প্রতি অসন্তুষ্ট হলেন? আমি জবাব দিলাম, তারপরে আপনি উঠে চলে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাযালা মালাকুম মিনাস সামাঈ ইউকাযযিবুহু বিমা ক্বাল বিমা ক্বালা লাক ফালাম্মা ইনতাসারতা ওয়াকা আশ-শাইতান ফালাম আকুন লিআজলি সাইদা ওয়াকা আশ-শাইতান। আমি হচ্ছি নবী, যখন ওই ব্যক্তি তোমাকে কুকথা বলছিল, খারাপ কথা বলছিল, তখন আসমান থেকে এক ফেরেশতা অবতরণ করে তার মিথ্যায়ন করছিল। আল্লাহ নবী গায়েব জানতেন, তাই না? হ্যাঁ, এইগুলো, এই শ্রেণীর ঘটনা যখনই শুনবেন তখন নিশ্চয়ই আপনার বিশ্বাস হচ্ছে যে নিশ্চয়ই তাকে জানানো হয়েছিল, যেহেতু তিনি গায়েবের খবর জানতেন না। কেন? তার দলিল আছে আলাদা, এসব আপনারা জানেন বহু জায়গাতে, আল্লাহর নবীকে জানানো না হলে জানতেন না, তাই না? তো আসমান থেকে এক ফেরেশতা অবতরণ করে তার মিথ্যায়ন করছিল, যে কথা বলছিল তার জবাবও দিচ্ছিল, এই যে মিথ্যা বলছিস। আমরা অনেক সময় মিথ্যা বলি না, এই গাধা কোথাকার, বুঝিস না, গাধা একজন মানুষ হতে পারে? তিনি মিথ্যা নয়, মিথ্যা। সুয়োর কোথাকার, সুয়োর, এক মানুষকে সুয়োর বলা হয়, সুয়োর বলা তো মিথ্যা হলো। এটা তো এই শ্রেণীর মিথ্যা যে ফেরেশতা বলে, না রে, ও তো মানুষ, এবং মানুষ শুধু না, মান ভালো মানুষ। তো ফেরেশতা জবাব দিচ্ছিলেন, অতঃপর যখন তুমি তার প্রতি তার কথার প্রতিশোধ নিয়ে ফেললে এবং মুখ খুলে ফেললে, তখন শয়তান এসে উপস্থিত হয়ে গেল। আর যখন শয়তান এসে পড়ল, ওয়াকাশ শয়তান ফালামা কুল্লি আদি সাইদা ওয়াকাশ শয়তান, শয়তান যখন এসে পড়ল, তখন আমি নবী হয়ে বসে থাকতে পারি না। বুঝলেন, শয়তান আর ফেরেশতার এই যে আমাদের কাছে, আমাদের সাথে আছে, এইসব ঘটনাগুলো হচ্ছে অদৃশ্যভাবে হয়, অথচ আমরা খেয়াল করি না। আমরা এই জগতের বহু কিছু জানি না, আমরা এই জগতের বহু কিছু জানি যার ব্যাখ্যা পাই না, এমন কিছু ঘটে যার ব্যাখ্যা দিতে আমরা পারি না, এগুলো গায়েবীভাবে ঘটে। এইভাবে যখন আমরা খারাপ কথা কারো কাছে শুনব, যদি সবুর করি, ধৈর্য ধরি, তাহলে ফেরেশতা আমাদেরকে কি করেন, গায়েবীভাবে সাহায্য করেন, গায়েবীভাবে মদদ করেন। আর যখনই আমরা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করব, গালির বদলে গালি দিলাম, কুকুরে কামড়েছে তো কুকুরের পায়ে কামড়ে দিলাম, তুমি অধম বলে আমিও হয়ে গেলাম অধম, তাই না? গালাগালি করছে রে চোয়ার, চোয়ার বলে তো নাকি, কি বলে যে গালাগালি করে সব সময় কথায় কথায় গালি দেয়, কি বলে? চামার জিনিস আলাদা, চোয়ার বলে, চোয়ার মানে যে গালি সব সময় মুখে গালি। আমাদের দেশে আছে চোয়ার হাজি আছে, চোয়ার হাজি আছে, চোয়ার মৌলিবিও আছে, তার মানে কথায় কথায় গালি, সুয়ার পার ভালো কর পার, সুয়ার কোথাকার, কথায় কথায় গালি, এই জন্য হাজি সাহেব আছে একজন চোয়ার, চোয়ার গালাগালি করে সবসময়, তাকে বলে চোয়ার হাজি, তার মানে যে গালি দেয় চোয়ার। তো এইরকম যদি হয় অবস্থাটা বুঝতে পাচ্ছেন, তা তুমি চোয়ার হলে আমিও চোয়ার হব, এটা উচিত না। মানুষের জন্য শোভা পায় না কুকুরের পায়ে কামড় দেওয়া। তো এই ক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছেন কথাটা কি বলতে চাইলাম, যে মোমেন যদি প্রকৃত মোমেন হয় তার পক্ষে আল্লাহর পক্ষ থেকে কি আসে, সাহায্য আসে, সাহায্য আসে। আর প্রকৃত মোমেন না হলে শয়তান তাকে মদত যোগায়, উত্তেজিত করে খারাপের দিকে, আবেগ প্রবণ হলে আবেগ দিয়ে ঢুকে তাকে মানে অন্যায় কাজে উদ্বুদ্ধ করে। আর যদি সে সবুর করে, ধৈর্য ধরে, তাহলে ফেরেশতা কি হন, সহযোগী হন, সাথী হন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। এই সূক্ষ্ম জিনিসটা বোঝার অদৃশ্যভাবে ঘটে, কিন্তু আমরা হয়তো সেগুলো টেরও পাই না, বুঝতেও পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। আর রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। হ্যাঁ, ভাই আপনারা সবাই দোয়া করেন, আপনারা জানেন যদি কেউ ফরমাইশি দোয়া করে, হ্যাঁ আল্লাহ তাকে শিফা দেন। যদি কেউ জামাতে নামাজ পড়লে, নামাজ পড়ার পর বলল আমার ভাতিজার অ্যাক্সিডেন্ট হয়েছে তোমরা দোয়া করো, তখন ইমাম সাহেব কি করে, হাত তুলে মোনাজাত করে আর সবাই কি বলে, আমিন বলে, এবং মজলিসেও হয়। এটা ঠিক না, যখন কেউ দোয়া চাইবে ইমাম সাহেব তখন সঙ্গে সঙ্গে বলবেন, যদি আরবি বলে জানে তো ভালো কথা, না হয় বাংলাতে বলবে, আল্লাহ তাকে শিফা দিন, আল্লাহ তাকে সুস্থ রাখুন, আল্লাহ তাকে সুস্থ করে তুলুন, ইত্যাদি। সবাইকে তাই বলতে হবে, এখানে হাত তুলে মোনাজাত নেই, মুখে বলে দেবে। আরবি না জানলে, আরবি জানলে বলে সাফাহুল্লাহ ওয়া আফা আজলান গায়রা আজল, এটা বা সুন্নতি দোয়া না, আরবি দোয়া। আর যেটা আছে আজহিবিল বাস রাব্বান নাস ওয়াশফিয়ান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইউগাদিরু সুকমা, তাই না? এইভাবে দোয়া করতে হয় নিজে নিজে, নিজে নিজে দোয়া করতে হয়। জামাতি দোয়া আমাদের কাছে বাঞ্ছনীয় নয়, আমাদের কাছ থেকে বাঞ্ছনীয় নয়। সুতরাং আর কারো দোয়া প্রশ্ন আছে? ছোট ভাই উনি পরীক্ষা দিয়েছিল, পরীক্ষাতে টিকছে সরকারি চাকরির জন্য, তো ওনাকে পরে বলতেছে 10 লাখ টাকা দিলে চাকরি হবে, তাহলে সেই ক্ষেত্রে কিছু টাকা দিয়ে চাকরি নিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার, রাশি, রাশি মানে হচ্ছে ঘুষ দেওয়া, আর মুরতাশি যে ঘুষ নেয়, এই দুজনই কিন্তু জাহান্নামে যাবে। তার মানে হচ্ছে কি, যে ঘুষ দেওয়া যাবে না, ঘুষ নেওয়া যাবে না, যে কোনো কাজে ঘুষ দেওয়া যাবে না, ঘুষ নেওয়া যাবে না। আশা করি জবাবটা পেয়েছেন। হ্যাঁ, আমি একটা প্রশ্ন, আমি সেটা জানতাম, যেমন গোটা পৃথিবীতে সারা বিশ্বে বিধর্মীরা আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে মারতেছে, মাই খাইতেছে, উদাহরণস্বরূপ যেমন উদর পিণ্ডি উদর হয় তারা দোষ করে ঘাড়ে চাপিয়ে দিচ্ছে আমাদের উপর চাপিয়ে দেয়, যেমন নাইজেরিয়ায়। ব্যাস, আপনার উদাহরণ বলতে হবে না, আপনি সে প্রশ্নটা বলুন। আমরা কি শুধু, আমরা যেহেতু কলিকাল ইনসান দুর্বল, আমরা শুধু দোয়া করবো, এটা প্রতিবার যদি দোয়া না করি বলুন আর কি করার আছে? যখন আপনি বলছেন আমরা দুর্বল, আপনাদের বলই নেই, কি করবেন বলুন? দোয়া ছাড়া আর কি করতে হবে বলুন, বলুন বলুন বলুন। যদি বলেন যে দোয়াই করতে থাকবো আর কি, বেশ আর কি করবেন বলুন, আপনি বলছেন দুর্বল, কথাটা বুঝে এলো? তবে এইবারে প্রথমত বললাম মুসলমানদের মধ্যে একতা নেই, মুসলমানদের ভিতরে মোনাফিকি আছে, মুসলমানরা সবাই মুসলমান নয়। এই অবস্থাতে আপনারা যারা ভালো মুসলমান তারা দুর্বল, তাদের হাতে নেতৃত্ব নেই, তাদের হাতে মিডিয়া নেই, তাদের হাতে টাকা পয়সা নেই, তাদের হাতে অস্ত্রশস্ত্র নেই, তাদের ইমানটাও মজবুত ঠিক মতো নয়, এই ক্ষেত্রে আপনি বলুন দোয়া করব, দোয়া করতেই থাকবো, তাহলে কি করবেন বলেন? তাহলে বেরিয়ে যান, বেরিয়ে গিয়ে সামনে যাকে পাবেন দেন উড়িয়ে, এতে কোনো লাভ আছে? কোনো লাভ আছে? দু পাঁচটা লোক ওই যে স্টেশন জ্বালিয়ে দিল, ট্রেন জ্বালিয়ে দিল, বাস জ্বালিয়ে, কোনো লাভ আছে বলুন? কি লাভ হলো বলুন? শুধু কি বসেই থাকবো? না, বসে থাকতে বলছি না, প্রতিবাদ করো যেভাবে প্রতিবাদ করা দরকার, তাই না? তোমাদের সাথে রয়েছে অমুসলিমরা, তোমাদের সাথ দিচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা তাদের সঙ্গে মিলে শান্তিমূল শান্তি বলছে, শান্তির সাথে করলে হবে না, তো শান্তির সাথে করলে হবে না, তো অশান্তি করে যে কিছুই তো হয় না। যদি শান্তির সাথে করেও না হয়, অশান্তির সাথেও করেও না হয়, তা কোনটা করা উচিত? কোনটা করা উচিত? শান্তিটাই করা উচিত। যখন অশান্তি করেও লাভ নেই, শান্তি করেও লাভ নেই বুঝলাম, তাহলে কোনটা আপনি এখতিয়ার কোনটা করবেন? নিশ্চয়ই শান্তিটা এখতিয়ার করা উচিত। যতক্ষণ না আল্লাহ তাআলা আমাদের কোনো ব্যবস্থা করে দিয়েছেন, না আমাদের নেতৃত্ব আছে, না আমাদের হাতে টাকা পয়সা আছে, না আমাদের বল আছে, না আমাদের মিডিয়া আছে, আপনি কি করবেন দোয়া ছাড়া? আপনার যা কর্তব্য আপনি দোয়া করুন। হ্যাঁ, নেতৃত্ব স্থানীয় যারা আছে, যারা প্রধানমন্ত্রী, যারা মুখ্যমন্ত্রী, যারা অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী, তারা তাদের দায়িত্ব পালন করবে, তাদের কি করা উচিত তারা বুঝবে, ঠিক না? অতএব আমাদের পাবলিক হিসাবে যা করা উচিত আমরা বললাম দোয়া করুন। আর প্রতিবাদ যেখানে করতে হবে নিশ্চয়ই প্রতিবাদ করতে হবে। আমাদের যে মিডিয়া আছে দুর্বল, তবুও সেই মিডিয়ার মাধ্যমে আমরা যেটুকু পারি, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য চেষ্টা করতে হবে। এ মানে তাই না হাত গুটিয়ে বসে থাকবো আর দোয়া করবো? দোয়াটাকে তুচ্ছ ভাববেন না, তাই না? হ্যাঁ, তামান্না থাকতে হবে, নিশ্চয়ই থাকতে হবে। আমার যদি উপায় থাকে, আপনি বলছেন আমি দুর্বল, তাই না? তো দুর্বলদের অস্ত্র হচ্ছে দোয়া, আল্লাহর কাছে দোয়া করেন। বাকি আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু ঘটে পৃথিবীতে? আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু ঘটে না। আর এই জন্যই বললাম যে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন অথবা শাস্তি দিচ্ছেন, শায়েস্তা করছেন। তোমরা যেমন, তেমনি তোমাদের নেতা শায়েস্তা করা হচ্ছে, পিষ্ট করা হচ্ছে, কিন্তু আমাদের চেতন হয় না। আমাদেরকে জাগ্রত করা হচ্ছে কিন্তু আমরা জাগছি না। আমাদেরকে মেরে মেরে ওই যে আঘাত দিয়ে চেতনা প্রাপ্ত করা হচ্ছে, চেতনা ফিরছে না। তাহলে কি হবে? দোষ তো আমাদের কাছেই, আমাদের কাছেই দোষ। আমরা যেমন সেরকম নেতা আমাদের, সেরকম দুশ্মন এসে আমাদেরকে কি করবে? হ্যাঁ, একটা কথা গ্যারান্টি আছে, সেটা হচ্ছে মুসলমানরা কোন বহিঃশত্রু, বাইরের কোন শত্রু তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। কিন্তু তোমরা তোমরা নিজেরাই ভিতরে ভিতরে মরে বসে আছো, ভিতরে ভিতরে ধ্বংস হবে, তাহলে তুমি পাবে কোথেকে? এখন বলবেন কতদিন ভাই, যতদিন হয়। এবারে একটা সুসংবাদ আছে, জানি না সেই সুসংবাদের অনেকে তো তারিখও বলে দিয়েছে, কোন তারিখে আসবে হয়তো আপনারা দেখতে পাবেন যদি সেই তারিখ সত্য হয়। সেই সময় যখন আসবে ইমাম মেহেদীর যুগ, সেই যুগের সুসংবাদ নেন ইনশাআল্লাহ, সারা বিশ্বে ইসলামের ঝান্ডা কি হবে? লতপথ করবে, উড্ডীন হবে, আর ঈসা আলাইহিস সালাম আসবেন, আর তখন খ্রিস্টানরা সব মুসলমান এবং সবাই মুসলমান হয়ে যাবে। সেই একটা সময় আছে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। তবে তার আগে যে ভালো অবস্থা আসবে না তা বলছি না, তবে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করা ছাড়া কোনো উপায় যদি থাকে বলুন, যে আমরা এটা করতে হবে আমাদেরকে, সেই উপায় তো হচ্ছে না। এই জন্য আল্লাহর কাছে, যারা আমরা দুর্বল তারা আল্লাহর কাছে হাত উঠাবো, আল্লাহর কাছে কাঁদবো, সিজদায় কাঁদবো, নামাজ ফরজ নামাজের আগে, সালাম ফেরার আগে, ফরজ নামাজের সালাম ফেরার আগে আমরা দোয়া করব, দোয়ায় কুনুতে নাজেলা পড়বো, ইত্যাদি ইত্যাদি। তারই মাধ্যমে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাবো, যেহেতু আল্লাহ আমাদেরকে শাস্তি দিচ্ছেন, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। অতএব পারলে আল্লাহ তালাই আমাদেরকে কি করবেন, পারলে না সত্যি আল্লাহ তালা যদি ইচ্ছা করেন তাহলে আমাদেরকে পরিত্রাণ দেবেন, আমাদেরকে রক্ষা করবেন, আমাদের সুব্যবস্থা করবেন। হ্যাঁ, তো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন, ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।